আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর যা কিছু হে নবী তোমার প্রতি নাজিল করা হয়েছে সেগুলি তোমার রবের পক্ষ থেকে চির সত্য। ওয়ালাকিন্না আকসারুন নাস লা ইউমিনুন, তবে অধিকাংশ লোক বিশ্বাস করে না। তাতে যেসব ঘটনাবলি রয়েছে সেগুলি চিরসত্য, তাতে যেসব আহকাম বিধিবিধান রয়েছে সেগুলি চিরসত্য, তাতে যেসব আকিদা বিশ্বাসের বিষয় রয়েছে, মৌলিক বিষয়গুলি রয়েছে, ইমানের বিষয় রয়েছে সেগুলি চিরসত্য। আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহ, আল্লাহ সেই সত্তা যিনি আসমান সমূহকে উঠিয়ে রেখেছেন ঊর্ধ্বে, বিগাইরি আমাদিন বিনা কোনো স্তম্ভে, তারাও নাহা যা তোমরা দেখতে পাচ্ছ। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন। ওয়াসাখখারা আশ-শামসা ওয়াল কামার, সূর্য এবং চন্দ্রকে নিয়মের বন্ধনে বশীভূত করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য চন্দ্রের জন্য যে নিয়ম নীতিমালা নির্ধারিত করেছেন তাতেই আল্লাহ পাক সেসবকে বশীভূত করে দিয়েছেন। কুল্লু ইয়াজরিলি আজালি মুসাম্মা, এর প্রত্যেকটি গতিশীল হয়ে রয়েছে নির্দিষ্ট সময়ের জন্য। আল্লাহ পাক যতদিন পর্যন্ত এসবকে রেখেছেন দুনিয়াতে, আর যখন আল্লাহ পাকের হুকুম হয়ে যাবে ধ্বংসের, কিয়ামত হয়ে যাবে, তখন এসবগুলি খসে পড়ে যাবে, সবকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইউফাসসিলুল আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশদভাবে বর্ণনা করেন আয়াত সমূহকে, লাআল্লাকুম বিলিকাই রব্বিকুম তুকিনুন, যাতে করে তোমরা তোমাদের প্রতিপালকের সাক্ষাতের প্রতি বিশ্বাস করতে পারো। وَهُوَ الَّذِي مَدَّ الْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ وَأَنْهَارًا مِنْ كُلِّ الثَّمَرَاتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ اثْنَيْنِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ الله সেই সত্তা যিনি পৃথিবীকে বিছিয়ে দিয়েছেন। মাদ্দা মানে হচ্ছে সম্প্রসারিত করা, তাহলে বোঝা যাচ্ছে যে জমিন কোনো কিছুর সাথে জড়িয়ে ছিল। যেমন কোরআনে কারীমের আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তারা জানে না আসমান জমিন একে অপরের সাথে জড়িয়েছিল, তাকে পৃথক পৃথক করে দিলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে, ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা, আল্লাহ পাক প্রথম জমিনকে সৃষ্টি করেছেন, তারপরে তাকে বিছিয়ে দিয়েছেন, বসবাস যোগ্য করে দিয়েছেন। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া, এবং তার উপর পর্বতমালাকে আল্লাহ পাক স্থাপিত করেছেন। ওয়া আরহানা, এবং নহরসমূহকে প্রবাহিত করেছেন। ওয়া মিন কুল্লি সামারাত, এবং প্রত্যেকটি ফলমূলের গাছকে, জাআলা ফিহা যাওজাইনি ইসনাইনি, জোড়া জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন, নর এবং মাদি করেছেন, যেমন বলা হচ্ছে গাছপালা সম্পর্কে ফলের। এই রকমই যা লাফিহা যাওজাইনি ইসনাইনি, আল্লাহ পাক জোড়া জোড়া করেছেন, অর্থাৎ দুই রকমের স্বাদ করেছেন, কোনোটা মিষ্টি কোনোটা টক, কোনোটা সাদা কোনোটা কালো, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া জোড়া করেছেন। এর ব্যাখ্যা হইতে পারে ইউগশিল লাইলান নাহারা, এবং রাত দিয়ে আল্লাহ পাক দিনের উপর আবরণ টেনে দেন, রাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে ঢেকে দেন। ইন্না ফি যালিকা লায়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এতে চিন্তাশীল জাতির জন্য বহু নিদর্শন রয়েছে আল্লাহকে চেনার জন্য। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ফিল আরযি কিতাউম মুতাজাওয়িরাত ওয়া জান্নাতুম মিন আনামিন ওয়া যারউন ওয়া নখীলুন সিনওয়ানুন ওয়া গায়রু সিনওয়ান ইউসকা বিমাইন ওয়াহিদ ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল ইন্না ফি যালিকা লায়াতিন লিকাওমি ইয়াকিলুন। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে এই পৃথিবীতে জমিনে কিতাউম মুতাজাওয়িরাত, বিভিন্ন ভূখণ্ড রয়েছে, কেতাউন, পৃথিবীতে বিভিন্ন ভূখণ্ড রয়েছে, মুতাজাওয়িরাত, যেগুলি পরস্পর সংলগ্ন রয়েছে, এক জমিনের অংশ আরেক জমিনের সাথে মিলে রয়েছে, কিন্তু বিভিন্ন রকমের, কোথাও বেলে মাটি, কোথাও দোআঁশ মাটি, কোথাও এঁটেল মাটি, কোথাও কালো মাটি, কোথাও সাদা মাটি, কোথাও লাল মাটি, কোথাও পাথর মিশ্রিত মাটি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে সৃষ্টি করেছেন। ওয়া জান্নাতুম মিন আনাব, এবং আঙ্গুরের বাগান রয়েছে। ওয়া যারউন, শস্য ক্ষেত রয়েছে। ওয়া নখীলুন, খেজুর গাছ রয়েছে। সিনওয়ান ওয়া গায়রু সিনওয়ান, শাখা বিশিষ্ট এবং শাখা বিশিষ্ট নয়, কোনো গাছে শাখা রয়েছে বিভিন্ন, আর কোনো গাছে শাখা নেই, শুধু একটি কাণ্ডের উপর দাঁড়িয়ে রয়েছে। ইউসকা বিমাইন ওয়াহিদ, অথচ সমস্ত গাছ পালা একই রকমের পানি থেকে সিক্ত। আল্লাহ পাক বলছেন, ওয়া নুফাদ্দিলু বা'দাহা আলা বা'দিন ফিল উকুল, এবং এককে আরেকের ওপর আমি স্বাদের দিক থেকে শ্রেষ্ঠত্ব দান করেছি, কোনটাতে বেশি স্বাদ, কোনটায় কম স্বাদ, কোনটা একরকমের স্বাদ আর একটা আরেক রকমের স্বাদ। এভাবে আল্লাহ ফাক রব্বুল আলামিন একটিকে আর একটির ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। ইন্না ফি যালিকা লায়াতিন লিকওমিয়াকিরুন, নিশ্চয় এতে যারা জ্ঞানবান ব্যক্তি তাদের জন্য নিদর্শন রয়েছে। ওয়াইন তাআজাব ফাআজাবুন কওলুহুম আইযা কুন্না তুরাবান আইন্না লাফি খালকিন জাদীদ উলাইকা আল্লাযিনা কাফারু বিরাব্বিহিম ওয়া উলাইকা আল-আগলালু ফি আনাকিহিম ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আর হে নবী, তুমি যদি আশ্চর্য হও, ফাআজাবুন কওলুহুম, তাহলে আশ্চর্য হওয়ার বিষয় নয়, বরং তাদের কথা আশ্চর্যজনক, যে তারা বলে আইযা কুন্না তুরাবান, যখন আমরা মাটি হয়ে যাব, আইন্না লাফি খালকিন জাদীদ, মরে যখন আমরা মাটিতে মিশে যাব, তারপর আবার নতুন করে আমাদেরকে সৃষ্টি করা হবে। উলাইকা আল্লাযিনা কাফারু বিরাব্বিহিম, এরাই তো তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছে। ওয়া উলাইকা আল-আগলালু ফি আনাকিহিম, আর এরাই তো সেই লোকেরা যাদের গলায় লোহার শিকল পরিয়ে দেওয়া হবে। ওয়া উলাইকা আসহাবুন নারিহিম ফিহা খালিদুন, এবং এরাই জাহান্নামের অধিবাসী হবে এবং সেখানে চিরকাল থাকবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াস্তাজিলুনাকা বিসসাইয়্যাতি ক্বাবলা আল-হাসানা ওয়াকাদ খালাত মিন ক্বাবলিহিম আল-মাসউলাত। আর তারা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে তাড়াহুড়া করে বিসসাইয়্যাতি আযাবের জন্য, ক্বাবলা আল-হাসানা কল্যাণের পূর্বে, তারা কল্যাণ চায় না, কল্যাণের আগে তারা তাড়াহুড়া করে যে হে মুহাম্মদ, তুমি যে আমাদেরকে ধমক দিচ্ছ আযাবের, যদি আমরা না মানি তাহলে কোথায় তোমার আযাব। ওয়াকাদ খালাত মিন ক্বাবলিহিম আল-মাসউলাত, অথচ তাদের পূর্বে এরকম বহু দৃষ্টান্ত অতীত হয়ে গেছে, আল্লাহ পাক এরকম বহু জাতি তাড়াহুড়া করেছিল, তাদেরকে ধ্বংস করেছেন, আর এসব কথা তারা জানে। ওয়াইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাসি আলা যুলমিহিম, আর জেনে রাখো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তোমার প্রতিপালক মানব জাতির অন্যায়ের উপর, জুলমের উপর তাদের জন্য অতি মার্জনাকারী। ওয়াইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, এবং তোমার প্রতিপালক অত্যন্ত কঠোর শাস্তিদাতা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইয়াকুলুল লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ ইন্নামা আনতা মুনজির ওয়া লিকুল্লি কওমিন হাদ। আর কাফিররা বলে থাকে, লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহি, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার রবের পক্ষ থেকে কোনো বড় ধরনের নিদর্শন, বড় মুজিজা কেন আসে না? সাফা পর্বতকে আমাদের জন্য সোনা বানিয়ে দেবে, অথবা মক্কার পাহাড়গুলিকে সরিয়ে দিয়ে এখানে নহর নদী নালা প্রবাহিত করবে, এই ধরনের কিছু দেখাক না কেন? ফেরেশতাকে নামিয়ে দেবে, মৃত ব্যক্তি আমাদের সাথে কথা বলবে, তাহলে তো আমরা বিশ্বাস করব। ইন্নামা আনতা মুনজির, আল্লাহ পাক বলছেন, হে নবী, তোমার নিদর্শন নিয়ে আসা, মুজিজা নিয়ে আসা, এটা তোমার আয়ত্তে নয়, বরং এটা আল্লাহর ইচ্ছা। তোমার তো কাজ হচ্ছে যে তুমি একমাত্র সতর্ককারী। ওয়ালিকুল্লি কওমিন হাদ, আর প্রত্যেক সম্প্রদায়ের জন্য হিদায়াত দানকারী, সঠিক পথ প্রদর্শনকারী আল্লাহ পাক নিযুক্ত করেছেন। আল্লাহু ইয়ালা মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগিদুল আরহাম ওয়া মা তাযদাদু ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন, মা তাহমিলু কুল্লু উনসা, প্রত্যেক নারী তার গর্ভে কি বহন করে আছে বা কি বহন করবে, ছেলে হবে না মেয়ে হবে না, উভয় রকমের হবে না হবে না, আল্লাহ ভালো জানেন। ওয়া মা তাগিদুল আরহাম ওয়া মা তাযদাদ, এবং জরায়ুতে কি যা কমছে, অমা তাজদাদ, আর যা বাড়ছে, কম হচ্ছে না বেশি হচ্ছে, ওজন কি হচ্ছে, কি অবস্থায় রয়েছে, কেমন রূপ হচ্ছে, আল্লাহ পাক এ সম্পর্কে সম্যক জ্ঞানী। ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, প্রত্যেক বস্তু তার নিকটে সুপরিমিত রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আলিমুল গায়বি ওয়াশশাহাদাতিল কাবীরুল মুতাআল, সে আল্লাহ অদৃশ্যের জ্ঞানী এবং দৃশ্যের জ্ঞানী। আল কাবীর আল মুতাআল, এবং যিনি মহান সর্বোচ্চ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, সাওয়া আমিনকুম মান আসাররাল ক্বাওলা ওয়া মান জাহারা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল্লাইলি ওয়া সারিউ মিন-নাহার। সাওয়া আমিনকুম, তোমাদের ব্যাপারটি আল্লাহ পাকের সামনে সমান। মান আসাররাল ক্বাওলা, তোমাদের মধ্যে কেউ আস্তে কথা বলুক, ওয়া মান জাহারা বিহি, আর কেউ প্রকাশ্যে কথা বলুক, ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল্লাইল, আর কেউ রাত্রে লুকিয়ে থাকুক, ওয়া সারিউ মিন-নাহার, অথবা দিনে প্রকাশ্যে চলাফেরা করুক, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সবকিছু সমান, তিনি গোপনীয় প্রকাশ্য সমানভাবে জানেন। ওই রকমই যেই ব্যক্তি রাত্রে লুকিয়ে থাকে তাকে ওইভাবে জানেন, যেভাবে দিনে যে চলাফেরা করে প্রকাশ্যে তাকে জানেন। মহান আল্লাহ ইরশাদ করছেন, সূরায়ে রাদের আয়াত নম্বর ১১তে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারদ্দালাহ অমা আলহম ইন্দুনিহিম ওয়াল। মহান আল্লাহ ইরশাদ করছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে মানুষের সামনে, মানুষের পিছনে পাহারাদার নিযুক্ত করা রয়েছে, অর্থাৎ আল্লাহ পাকের ফেরেশতাগণ পাহারা দিচ্ছেন তাদের আমল নামা নিয়ে, তাদের আমলগুলি, কর্মগুলি লিখার জন্য, ভালো এবং মন্দ তাদের ডানে বামে থেকে ফেরেশতাগণ লিখতে আছেন। এইরকমই আল্লাহ পাক মানব জাতিকে কোন অনিষ্ট থেকে বাঁচাতে চাইলে এই আল্লাহ পাকের মালায়িকা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক তাদের হেফাজত করে থাকেন। এবং এদেরকে মুআক্কিবাত বলা হয়েছে, তারা যেহেতু পালাক্রমে এসে থাকে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতাকাউমুন আফিকুম মালায়িকাতুম বিল্লাইল ওয়া মালায়িকাতুম বিন-নাহার, তোমাদের মাঝে পালাক্রমে ফেরেশতাগণ আগমন করে থাকেন আল্লাহর পক্ষ থেকে, রাত্রে একদল ফেরেশতা, দিনে একদল ফেরেশতা। আল্লাহ পাক বলেছেন, ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহ পাকের আদেশ থেকে তাদের রক্ষণাবেক্ষণ করে, তাদের হেফাজত করে। ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক এখানে আরেকটি নীতিমালা বর্ণনা করছেন, নিঃসন্দেহে আল্লাহ পাক লা ইউগাইয়িরু মা বিকওমি, কোন জাতির অবস্থায় পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থার নিজেই পরিবর্তন না ঘটান। যতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্তন না ঘটাবো, আল্লাহ পাক আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসবে না, সে ভালোর ক্ষেত্রে হোক অথবা মন্দের ক্ষেত্রে হোক। সুতরাং কেউ যদি সংশোধন করে আল্লাহর দিকে ফিরে আসে, তওবা করে, সৎকর্মশীল হয়ে যায়, ঈমানকে সুন্দর করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবস্থার পরিবর্তন ঘটাবেন এবং আল্লাহ পাক আমাদেরকে সম্মানিত করবেন, আমাদেরকে সাহায্য করবেন, যে ওয়াদা আল্লাহ করেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আর এইভাবে আমরা যখন আল্লাহর দিন থেকে সরে গেছি, আল্লাহর দিনকে আমরা পিছনে ফেলে দিয়েছি, আল্লাহর দিনকে সীমিত করে দিয়েছি, আমাদের জীবনের একেবারে সংকীর্ণ ক্ষেত্রে আবদ্ধ করে দিয়েছি, আমরা ব্যক্তি জীবনেও অল্প সংখ্যক লোকই এই ঈমান ইসলামের বাস্তবায়ন করে থাকি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অবস্থার পরিবর্তন ঘটিয়ে আমাদের উপর শাস্তি আর আযাব নামিয়ে দিয়েছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইজা আরাদাল্লাহু বিকওমিন সুআ, যখন আল্লাহ পাক কোনো জাতির সাথে কোনো অনিষ্টের ইচ্ছা করেন, ফালা মারাদাল্লাহু, তার খণ্ডন কেউ করার নেই, কেউ তা সরাতে পারে না। ওয়া মা লাহু মিন দুনিহি ওয়াল, আর আল্লাহ ছাড়া তাদের জন্য কেউ অভিভাবক নেই, কোনো বন্ধু নেই যে তাদের সাহায্য করবে। হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাউফান ওয়া তামা'আ ওয়া ইউনশিউ সাহাবা সিকাল, আল্লাহ সেই সত্তা যিনি বিদ্যুৎ দেখিয়ে থাকেন তোমাদেরকে, খাউফান ওয়া তামা'আ, ভীতিকর এবং আশা সঞ্চারক হিসাবে, যাতে ভয়ও লাগে যে হাই কি হবে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর আশাও হয় যে হয়তো বৃষ্টি বর্ষণ হবে যার দ্বারা পৃথিবীতে বরকত নেমে আসবে এবং ভালো ফসল হবে, ভালো ফলমূল হবে বাগানে। আল্লাহ পাক বলেছেন, ওয়ায়ুন সে সাহাবা সিকাল, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে থাকেন ভারাক্রান্ত মেঘমালা, এমন মেঘমালা আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তোলিত করে থাকেন আমাদের উপরে, যে মেঘমালা বৃষ্টিতে ভারাক্রান্ত হয়ে থাকে। ওয়ায়ুসাব্বিহু রাদু বিহামদিহি ওয়াল মালায়েকাতু মিন খিফাতিহি, আর বজ্রনাদ যে রয়েছে আল্লাহ পাকের প্রশংসা বিজড়িত তাসবিহ পাঠ করে, ওয়াল মালায়েকা এবং ফেরেশতাগণ আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে তার প্রশংসা বিজড়িত, মিন খিফাতি, তার ভয়ে, আল্লাহর ভয়ে ফেরেশতাগণ ভীত, আল্লাহর ভয়ে বজ্রনাদ ভীত, যেই বজ্রের আওয়াজ হয়ে থাকে, বিকট শব্দ হয়ে থাকে, সেটিকে রাত বলা হয়। ওয়ায়ুরসিলু সাওয়াইকা, সাওয়াইক সাইকাতুন বহুবচন, আর যে বজ্রপাত হয়ে থাকে তাকে সাইকা বলা হয়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বজ্রপাত করে থাকেন, ফায়ুসিব বিহা মান ইয়াশা, তা দিয়ে আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তার উপর আঘাত করে থাকেন। ওহম ইউজাদিলুনা ফিল্লাহ, আর এরা আল্লাহ সম্পর্কে বাক বিতণ্ডা করে থাকে, এরা তর্ক বিতর্ক করে থাকে, কেউ আল্লাহকে মানে তো আবার কেউ আল্লাহকে মানতে রাজি নাই, কেউ আল্লাহর দিনকে গ্রহণ করে, কেউ আল্লাহর দিনকে প্রত্যাখ্যান করে। ওহুয়া শাদীদুল মিহাল, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বড়ই শক্তিশালী। আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাহু দাওয়াতুল হক ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাই ইল্লা কাবাসিতি কাফাহি ইলাল মা লিয়াবলুগা ফাহ ওয়ামা হুয়া বিবালিগহি ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফী দালাল। আল্লাহ পাক বলেছেন, লাহু দাওয়াতুল হক, সত্যিকার আহ্বান প্রার্থনা তারই প্রাপ্য। সত্যিকার অর্থে আপনি আল্লাহকে যে ডাকবেন এটা হচ্ছে সত্য দিন, আল্লাহকে ডাকাটা হচ্ছে চির সত্য এবং সত্য ইবাদত, এবং তিনি হচ্ছেন বারহাক মাবুদ, সত্য মাবুদ। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি, আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করে, অন্যকে ডেকে থাকে, বুজুর্গকে ডেকে থাকে, দেবী দেবীকে ডেকে থাকে, অন্য উপাস্যকে ডেকে থাকে, লা ইস্তাজীবুনা লাহুম বিশাই, তাদের কোনো ডাকে কোনো রকমের সাড়া দিতে পারে না। ইল্লা কাবাসিতি কাফাহি ইলাল মা, বরং এর উদাহরণ বলা যেতে পারে যে ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তি দুই হাতকে সম্প্রসারিত করেছে পানির দিকে, পানির দিকে হাত বাড়িয়ে রয়েছে, লিয়াবলু গাফাহ, যাতে করে পানি তার মুখে পৌঁছে, কিন্তু সেই পানি যতক্ষণ পর্যন্ত মেহনত করে নিয়ে মুখে পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত পানি কখনো তার মুখে আসবে না। ওয়ামা হুয়া বিবালিগহি, অথচ এই পানি শুধু হাত লম্বা করে বাড়িয়ে দিলেই মুখে পৌঁছবে না। ওয়ামা দুআউল কাফিরিন ইল্লা ফি দালাল, আর কাফেরদের আহ্বান নিষ্ফল ব্যতীত আর কিছু নয়। কাফেররা আল্লাহ ছাড়া অন্যকে যে ডেকে থাকে, এর পরিণাম যে নিষ্ফল ছাড়া কোনো সফলতা এতে নেই। আল্লাহ ফাকরাবুল আলমিন সূরা রাদের আয়াত নম্বর 15-তে ইরশাদ করছেন, ওয়ালিল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়ান ওয়া কারহা ওয়া যিলালুহুম বিল গুদুবি ওয়াল আসার। মহান আল্লাহ ইরশাদ করছেন যে আসমান এবং জমিনে যে কেউ আছে আল্লাহ পাকে সিজদা করে, ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক, ওয়া যিলালুহুম এবং তাদের ছায়াগুলিও সিজদা করে, বিল গুদুবি ওয়াল আসাল সকাল এবং বিকেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আসমান জমিনে যে কেউ রয়েছে তাদের সিজদার কথা বর্ণনা করেছেন। তাহলে আল্লাহ পাককে সিজদা করে সমস্ত ফেরেশতাগণ যারা আকাশে রয়েছেন, পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে আল্লাহ পাককে সিজদা করেন, মানুষ এবং জিনদের মধ্যে থেকে যারা মুমিন তারা স্বেচ্ছায় সিজদা করে, তাও আন আল্লাহ পাক বলেছেন। আর যারা মুমিন নয়, আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, তাদের যতটা স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছেন এইসব ক্ষেত্রে, তাহলে তারা অনিচ্ছাকৃত আল্লাহকে সিজদা করে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিগত যে নীতিমালা রয়েছে সেই নীতিমালা মুতাবেক তারা পৃথিবীতে জীবন যাপন করে। একে বলা হয়েছে আল্লাহ পাককে সিজদা করা, ওয়াজিলা লহুম বিল গুদু ওয়াল আসাল, আর তাদের ছায়াগুলিও আল্লাহ পাককে সিজদা করে। অর্থাৎ আল্লাহ পাক যেইভাবে ছায়াকে ফেলেন সেইভাবে ছায়াগুলি পড়ে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ কুল লিল্লাহ কুল আফাতাখাজতুম মিন দুনিহি আউলিয়া লা ইয়ামলিকুনা লি আনফুসিহিম নাফআ ওয়ালা দাররা কুল হাল ইস্তাওয়িল আ'মা ওয়াল বাসীর আম হাল তাস্তাওয়িয যুলুমাতু ওয়ান নূর আম জা'আলু লিল্লাহি শুরাকা খালাকু কখালকি ফাতাশাবাহাল খালকু আলাইহিম কুলিল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়াল ওয়াহিদুল কাহ্হার। মহান আল্লাহ ইরশাদ করেছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিজ্ঞাসা করো, মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের প্রতিপালক কে? কুলিল্লাহ, হে নবী বলো আল্লাহ। যেমন মক্কার মুশরিকরা বলতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন এখানে যে তুমি বলো যে আসমান জমিনের প্রতিপালক কে, পালনকর্তা কে, সৃষ্টিকর্তা কে? হে নবী তুমি বলে দাও, ঘোষণা করে দাও যে একমাত্র আল্লাহ। কুল, হে নবী বলে দাও, আফা আত্তাখাজতুম মিন দুনিহি আউলিয়া, তাহলে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যেসব পৃষ্ঠপোষক সাব্যস্ত করেছো, যেসব উপাস্য তোমরা গ্রহণ করেছো, লা ইয়ামলিকুনা লি আনফুসিহিম নাফআ ওয়ালা দাররা, তারা নিজেদেরও লাভ সাধন করতে পারে না আর ক্ষতি সাধন করতে পারে না, নিজেরা নিজে লাভবান হইতে পারে না, নিজেরও উপকার করতে পারে না আর নিজের ক্ষয়ক্ষতি করতে পারে না, বা নিজের ক্ষতি থেকে যে রক্ষা করব আর নিজেকে, এরও তাদের কাছে ক্ষমতা নেই। কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, হে নবী বলে দাও, তাহলে অন্ধ এবং চোখওয়ালা কি সমান হতে পারে? আম হাল তাস্তাবিল যুলুমাত ওয়ান নূর, আর কি নাকি অন্ধকার আর আলো সমান হইতে পারে? কখনো সমান হইতে পারে না। সেই রকম ঈমান আর কুফরি সমান হতে পারে না, তাওহীদ আল্লাহর একত্ব এবং শিরক বহুত্ববাদ সমান হতে পারে না। আম জাআলু লিল্লাহি শুরাকা, নাকি তারা আল্লাহ পাকের অংশী সাব্যস্ত করেছে, খালাকু খালকিহি, তারা কি সৃষ্টি করেছে আল্লাহর মতো সৃষ্টি? আল্লাহ পাক যেমন সবকিছুর সৃষ্টিকর্তা, তারা যে সবকে উপাস্য বানিয়েছে এসব কি কোনো কিছু সৃষ্টি করেছে? কোনো কিছুই সৃষ্টি করেনি। নাকি তাদের ধারণা যে এসব কোনো কিছু সৃষ্টি করেছে, ফাতাশা বাহাল খালকু আলিহিম, যার কারণে সৃষ্টি তাদের কাছে সমান মনে হয়েছে, মনে হচ্ছে যে সমান, আল্লাহ যেমন সৃষ্টি করেছে এরাও তেমনই সৃষ্টি করেছে, এরকম কি তাদের উপর অস্পষ্টতা বিরাজ করছে? কুল, হে নবী বলে দাও, আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ পাক প্রত্যেক বস্তুর সৃষ্টিকারী, তার সাথে তার সৃষ্টিতে তার রিজিক দেওয়ায় তার সার্বভৌমত্বে কোন রকমের, তার ইবাদত বন্দিগিতে কোন রকমের অংশীদার নেই। ওয়াহুয়াল ওয়াহিদুল কাহার, এবং তিনি হচ্ছেন এক ও একক, আর তিনি হচ্ছেন মহাপ্রতাপশালী। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আনজালা মিনাস সামাই মা আনফাসালাত আউদিয়াতুন বিকাদারিহা ফাহতামালাস সাইলু জাবাদান রাবিয়া, আল্লাহ পাক আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, ফাসালাত আউদিয়াতুন বিকাদারিহা, সুতরাং উপত্যকাগুলি পরিমিতভাবে প্লাবিত হয়েছে। যখন পানি বর্ষণ হয় তারপরে যেসব উপত্যকা রয়েছে, নিচু এলাকা রয়েছে, সেগুলি ভর্তি হয়ে যায় পরিমিতভাবে, ফাহতামালাস সাইলু জাবাদান রাবিয়া, যার ফলে প্লাবনে উপরিভাগে ফেনা জমে উঠে, দেখা যায় যে প্লাবনে ওপর যে পানির ওপর রয়েছে সে পানির ওপরে ফেনা ভেসে থাকে। অমিম্মা ইউকিদুনা আলাইহি ফিন্নার ইবতিগা হিলিয়াতিন আও মাতাইন যাবাদু মিসলুহু, আর যেসবের ওপর তারা আগুন জ্বালিয়ে থাকে ফিন্নারে, আর যেসব জিনিসকে তারা জ্বালিয়ে থাকে আগুনে, ইবতিগা হিলিয়াতিন, অলংকার তৈরি করার জন্য, আও মাতাইন, অথবা কোনো অন্য রকমের আসবাবপত্র তৈরি করার জন্য, কোনো অস্ত্র কোনো কিছু তৈরি করার জন্য, যাবাদু মিসলুহু, অনুরূপ সেখানেও ফেনা হয়ে থাকে। যখন কেন কিছু পোড়াই তখন তাতেও ফেনা হয়ে থাকে। কাজালিকা ইয়াদরিবুল্লাহুল হাক্কা ওয়াল বাতিল, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হক এবং বাতিলের দৃষ্টান্ত বর্ণনা করে থাকেন, যে হক আর যেটা বসে থাকে আর আফেনার মতো উদাহরণ হচ্ছে বাতিলের, যেটা নিশ্চিন্ন হয়ে যায়। ফাম মাজ্জাবাদু ফায়াজহাবু জুফান, পক্ষান্তরে যে ফেনা, ফেনা খড়কুটে ওর মতো উড়ে চলে যায়। ফেনা খড়কুটো যেমন ভেসে চলে যায়, ওই রকমই ভেসে চলে যায়। ও আম্মা মায়ান ফাউন্নাস, আর যা মানুষের জন্য উপকারী, ঈমান সৎ আমল, এগুলি হচ্ছে উপকারী। ফায়াম কোসফিল, আর এটা পৃথিবীতে স্থিতিশীল হয়। কাজালি কাদরিবুল্লাহুল আমসাল, এইভাবে আল্লাহ ফাকরাব্বুল আলামিন দৃষ্টান্ত মানব জাতির জন্য বর্ণনা করে থাকেন। লিল্লাযীনা ইস্তাজাবু লিরব্বিহিমুল হুসনা ওয়াল্লাযীনা লাম ইস্তাজীবু লাহু লাও আন্না লাহুম মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাহু লাফতাদাউ বিহি উলাইকা লাহুম সুউল হিসাব ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ পাক বলছেন যে ওই সব লোকেরা যারা ইস্তাজাবু লিরব্বিহিম, তাদের প্রতিপালকের ডাকে সাড়া দিয়েছে, আল্লাহ পাক তার ইবাদত বন্দীর জন্য ডাক দিয়েছেন, ও বুদু রব্বাকুম বলে সেই ডাকে সাড়া দিয়েছে। আল হুসনা, তাদের জন্য কল্যাণ রয়েছে, তাদের জন্য জান্নাত রয়েছে, সার্বিক মঙ্গল রয়েছে। ওয়াল্লাযীনা লাম ইস্তাজীবু লাহু, আর যারা আল্লাহ পাকের ডাকে সাড়া দেয়নি, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যা কিছু আছে সেসবের যদি তারা মালিক হয়ে যেতে পারে, মিসলাহু মাহু এবং এর মতো আরো অনুরূপে এতটা, আর যদি তারা মালিক হয়ে যেতে পারে, লাফতাদাও বিহি, তাহলে তা দিয়েও নিজেকে মুক্ত করার চেষ্টা করবে, নিজের মুক্তিপণ হিসাবে আল্লাহর দরবারে কিয়ামতের দিনে পেশ করতে চাইবে, কিন্তু সেখানে তাদের কাছে কিছুই থাকবে না। লা বাইয়ুন ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফা, না সেখানে ব্যবসা বাণিজ্য থাকবে, যে কোনো ধন সম্পদ থাকবে, আর না কোনো বন্ধুত্ব থাকবে, না কারো সুপারিশ চলবে অন্যায়কারীদের জন্য, কাফিরদের জন্য। উলাইকা লাহুম সুউল হিসাব, এদের জন্য রয়েছে বড়ই হিসাব, খারাপ খারাপ হিসাব তাদের রয়েছে। ওমা ওয়াহুম জাহান্নাম, এবং এদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। অবিসাল মিহাদ, এবং জাহান্নাম তাদের নিকৃষ্ট ঠিকানা। এখানে আমার তাফসীর আজকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহ পাক আমাদেরকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়াসালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিহসানি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কু কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মহান আল্লাহ ইরশাদ করছেন যে বলো তো, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্ক, যে ব্যক্তি জানে যে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা হচ্ছে তোমার রবের পক্ষ থেকে চিরসত্য। কামান হুয়া আমা, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হইতে পারে যে অন্ধ, যে জানল না, যে মানল না, যে ব্যক্তি কুফরের মধ্যে নিমজ্জিত থাকলো, তার মতো কি হইতে পারে? কখনো হইতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিঃসন্দেহে যারা জ্ঞানবান ব্যক্তি তারাই উপদেশ গ্রহণ করে থাকে। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন যে জ্ঞানবান ব্যক্তি কারা, বুদ্ধিমান কারা, তাদের কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুযুনা আল মিসাক, আল্লাহ পাক বলছেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তিকে পুরো করে, আল্লাহ পাকের ওয়াদাকে তারা রক্ষা করে। ওয়া লা ইয়ানকুযুনা আল মিসাক, আর আল্লাহর প্রতিশ্রুতিকে তারা ভঙ্গ করে না। আল্লাহ পাকের সাথে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যে প্রতিশ্রুতি হয়েছে সেই প্রতিশ্রুতি পুরো করে, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমানত তাদের কাছে পেশ করেছেন সে আমানতের উপর তারা অটল থাকে। মহান আল্লাহ ইরশাদ করছেন যে ওয়াল্লাযীনা ইয়াসালুনা মা আমার আল্লাহ বিহি আন ইউসালা ওয়া ইখশাউনা রাব্বাহুম ওয়া ইখাফুনা সুআল হিসাব, আর জ্ঞানবান ওই সব লোকেরা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পর্ককে জড়াতে বলেছেন সেই সম্পর্ককে তারা জড়িয়ে নেই এবং সেই সম্পর্ককে তারা মিলিয়ে নেই, অর্থাৎ যাদের সাথে আল্লাহ সম্পর্ক স্থাপিত রাখতে বলেছেন, সম্পর্ককে অটুট করতে বলেছেন, তাদের সাথে সম্পর্ককে অটুট রাখে, যেমন আত্মীয়দের সাথে সম্পর্ক, ওই রকমই সৎ লোকদের সাথে সম্পর্ক, আল্লাহ পাক এর আদেশ করেছেন। এই হচ্ছে যারা জ্ঞানী ব্যক্তি তাদের পরিচয়। ওয়াখশাউনা রাব্বাহুম, এবং তাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের প্রতিপালককে ভয় করে, সুতরাং তারা কোনো পাপে লিপ্ত হয় না, যেহেতু আল্লাহর ভয় তাদের অন্তরে রয়েছে। ওয়াখাফুনা সুআল হিসাব, এবং তারা খারাপ হিসাব নিকাশকে ভয় করে, যে আমাদের হিসাব যেন খারাপ না হয়, শেষখানে যেন আমাদের হিসাব ভয়াবহ না হয়ে যায় আর আমাদের জন্য মহা মুশকিল না হয়ে যায়, এই চিন্তা তার পরকালের জন্য তারা চিন্তাশীল। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যা উলাইকা লাহুম উকবাদদার। আল্লাহ বলছেন

আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো যে আল্লাহ পাককে স্মরণ করলেই মনের প্রশান্তি হাসিল হয়। আর এই মনের প্রশান্তি টাকা পয়সা ধন সম্পদ নেতৃত্ব ভোগ বিলাসের বস্তু দিয়ে খরিদ করে পাওয়া যায় না। আল্লাহ পাক বলছেন যে কাদের মনে প্রশান্তি হাসিল হয়, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান নিয়ে এসেছে এবং নেক আমল করেছে, তুবা লাহুম, তাদের জন্য সৌভাগ্য রয়েছে, সৌভাগ্য তো এদেরই, হুসনু মাআব এবং তাদের উত্তম পরিণাম রয়েছে, তাদের জন্য বড়ই আল্লাহ পাক ভালো পরিণাম রেখেছেন। মহান আল্লাহ ইরশাদ করেন, কাযালিকা আরসালনা ফি উম্মাতিন কদ খালাত মিন ক্বাবলিহা উমামুন লিতাতলুয়া আলাইহিমুল লাযী আওহাইনা ইলাইক ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান কুল হুয়া রাব্বি লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মাতাব। আর এই ভাবে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তোমাকে রাসূল করে প্রেরণ করেছি এমন এক জাতিতে, কদ খালাত মিন ক্বাবলিহা উমাম, যাদের পূর্বে অনেক জাতি চলে গেছে, লিতাতলুয়া আলাইহিমুল লাযী আওহাইনা ইলাইক, যে আমি ওহী করেছি তা যেন তাদেরকে তুমি পড়ে শোনাও, ওয়া হুম ইয়াকফুরুনা বির রহমান, এরা রহমান দয়াবানকে অস্বীকার করে, এ রহমানের নাম মানতে রাজি হয় না। আরবের কাফিররা মক্কার মুশরিকরা বলেছিল যে আলু আমার রহমান, রহমান আবার কি জিনিস, আমরা আল্লাহ জানি রহমান মানি না। আল্লাহ বলছেন এরা রহমান নামের সাথে কুফুরি করে। হে নবী বলে দাও, হুয়া রব্বি, রহমান তো হচ্ছেন আমার প্রতিপালক, লা ইলাহ ইল্লাহু, তার ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আলাইহি তাওয়াক্কালতু, তার উপরে আমি আস্থা রাখি, ওয়া ইলাইহি মাতাব, এবং তার নিকটেই হচ্ছে প্রত্যাবর্তন স্থল। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়্যারাত বিহিল জিবালু আও কুত্তিআত বিহিল আরদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল্লিল্লাহিল আমরু জামিআ, যদি এই কোরআন দিয়ে সুয়্যারাত বিহিল জিবাল, পাহাড়কে গতিশীল করে দেওয়া হইতো, কোরআনের দ্বারা এই পাহাড় পর্বতকে গতিশীল করে দেওয়া হইতো, চলমান করে দেওয়া হইতো, আও কুত্তিআত বিহিল আরদু, অথবা এই পৃথিবীকে জমিনকে বিদীর্ণ করে দেওয়া হইতো, টুকরো করে দেওয়া হইতো, আও কুল্লিমা বিহিল মাউতা, অথবা এই কোরআন দিয়ে মৃতদের সাথে কথা বলিয়ে দেওয়া হইত, তবুও তারা ঈমান নিয়ে আসতে রাজি হইত না। এই ধরনের বড় বড় মুজেজা তারা শুধু তলব করছিল তাদের নিজেদেরকে ধ্বংসে পতিত করার জন্য। বাল্লিল্লাহিল আমরু জামিয়া, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আফালাম ইয়াই আসিল্লাযিনা আমানু আল্লাহু ইয়াশাউল্লাহু লাহাদান্নাসা জামিয়া, তাহলে কি ওইসব লোকেরা যারা ঈমান নিয়ে এসেছে নিরাশ হয়নি যে সকলে ঈমান নিয়ে আসবে না? আল্লাহ ইয়াশা উল্লাহ, যদি আল্লাহ পাক চাইতেন জোর পূর্বক লাহাদান নাসা জামিয়া, তাহলে সমস্ত মানুষকে রাস্তা দেখিয়ে দিতেন, গন্তব্যস্থানে পৌঁছে দিতেন। ওয়ালা ইয়াযারুল্লাযিনা কাফারু তুসিবহুম বিমা সানাউ কারিআহ, আর সর্বদাই ওই কাফিররা যারা কুফরি করেছে তাদের কৃতকর্মের কারণে তাদের উপর বিপদ আপদ আপতিত হবে, আও তাহুল্লু করিবা মিন দারিহিম, এবং এরকম হবে যে কখনো কখনো তাদের বাড়ির আশেপাশে আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব আসছে, তাদের উপর হয়তো আসেনি, তাতেও কি তারা ভয় করে না যে আগামী দিনে তাদের উপর আজাব আসতে পারে? হাত্তা ইয়াতি ওয়াদুল্লাহ, এমনকি আল্লাহ পাকের যে প্রতিশ্রুতি তা চলে আসবে, ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদার ব্যতিক্রম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রাদের আয়াত নম্বর 32 এ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ উস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাআমালাইতু লিল্লাযিনা কাফারু সুম্মা আখাযতুহুম ফাকাইফা কানা ইকাব। আর নিঃসন্দেহে হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার পূর্বের বহু রসুলদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, তাদেরকে নিয়ে রহস্য তামাশা করা হয়েছে। ফামলাই তলিল্লাযিনা কাফারু, যেসব লোকেরা কুফরি করেছিল তাদেরকে আমি অবসর অবকাশ দিয়েছিলাম, সুম্মা আখাযতুহুম, তারপরে তাদেরকে পকড়াও করেছিলাম, ফাকাইফা কানা ইকাব, আমার সাজা শাস্তি তাদের জন্য কেমন ছিল বলো তো। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আফামান হুয়া কায়িমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত وَجَعَلُوا لِلَّهِ شُرَكَاءَ قُلْ سَمُّوهُمْ أَمْ تُنَبِّئُونَهُ بِمَا لَا يَعْلَمُ فِي الْأَرْضِ أَمْ بِظَاهِرٍ مِنَ الْقَوْلِ اللَّهُ فَقُولْتَن بَلْ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا مَكْرُهُمْ وَصُدُّوا عَنِ السَّبِيلِ وَمَنْ يُضْلِلِ اللَّهُ فَمَا لَهُ مِنْ هَادٍ মহান আল্লাহ ইরশাদ করছেন যে প্রত্যেক প্রাণীর উপার্জনের প্রতি যিনি দৃষ্টি রাখেন সেই সত্তা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক যিনি প্রত্যেক নফসের উপার্জনের প্রতি দৃষ্টি রেখেছেন যে কোন ধরনের কর্ম করেছে, ওয়াজালু লিল্লাহি শুরাকা, এবং তারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে। কুল হে নবী বলে দাও, সাম্মুহুম, তাদের নাম তোমরা উল্লেখ করো, আম তুনাব্বিউনাহু বিমা লা ইয়ালামু ফিল আরদ, অথবা আল্লাহ পাককে জানাতে চাইছো এমন কিছু যে সম্পর্কে আল্লাহ পাক পৃথিবী এতে খবর রাখেন না, আম বিযাহিরিম মিনাল কওল, অথবা এগুলি কেবল কথার প্রদর্শনী, শুধু মিষ্টি এবং চাকচিক্যময় কথাই তোমরা বলতে চাইছো, বাল যুয়্যিনাল্লাযিনা কাফারু মাকরুহুম, বরং যেসব লোকেরা কুফরি করেছে তাদের ষড়যন্ত্রকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে, অশুদ্ধ আনিসাবিল, এবং তাদেরকে সঠিক রাস্তা থেকে বাধাপ্রাপ্ত করা হয়েছে এবং সঠিক রাস্তা তারা হাসিল করতে পারেনি।

তারা হচ্ছে সাক্ষী, হচ্ছে একটি তাফসির। আরেকটি তাফসির হচ্ছে যাদের কাছে কিতাবের জ্ঞান রয়েছে, অর্থাৎ কোরআন সুন্নার জ্ঞান রয়েছে, আল্লাহ পাকের বিধানের জ্ঞান রয়েছে, উলামায়ে কিরাম, তারাও আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্রের সাক্ষী দিয়ে থাকেন। যেমন আল্লাহ পাক বলেছেন, শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমা বিল কিসত, যারা বিদ্বান, যারা কোরআন এবং হাদিসের পণ্ডিত, আল্লাহর দিন সম্পর্কে জ্ঞানী, তারাও আল্লাহ পাক রব্বুল আলমিনের একত্রের সাক্ষী দিয়ে থাকেন। আল্লাহ পাক যেন তার একত্রের সাক্ষীর উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করেন, আল্লাহ পাক এর উপর যেন আমাদেরকে মৃত্যু দান করেন, এবং এর উপরই যেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের হাসর করেন। আর আল্লাহ পাক রব্বুল আলমিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কে যেন আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দেন। আল্লাহ আমাদেরকে সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।